আসলে কেউ সুখী নয়, সুখের পৃথিবী সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। জীবনে চির দুঃখী আসলে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। তোমার তোমার দরজা পাশে একজন ভাবছো সে সুখী মিথ্যে আয়োজন, নিজভুবনে চির দুঃখী নিজভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। সুখেরই আসলে কেউ সুখী নয়।